নবী না এলে এই ধরাতে কোন সৃষ্টি তুমি নাহি দেখিতে, নবী না এলে এই ধরাতে কোন সৃষ্টি তুমি নাহি দেখিতে, জন্ম না হতো মৃত্যু নয়, জন্ম না হতো মৃত্যু নয়, 18,000 মখলুক না পেতে, নবী না এলে এই ধরাতে কোন সৃষ্টি তুমি নাহি দেখিতে, নবী না এলে চাঁদ সূরজ আরে গ্রহ তারা আলো দিত না কোন সিতারা, চাঁদ সূরজ আরে গ্রহ তারা আলো দিত না কোন সিতারা, রাতার দিন হতো না আর, রাতার দিন হতো না আর, দুনিয়া ভরিত আধারেতে, নবী না এলে এই ধরাতে কোন সৃষ্টি তুমি নাহি দেখিতে, নবী না এলে আজাজিল তবে ইবলিশ হতো না, মাহাওয়া আদম গন্দম খেতো না, আজাজিল তবে ইবলিশ হতো না, মাহাওয়া আদম গন্দম খেতো না, নেকি গোনাহের হিসেব কেন, নেকি গোনাহের হিসেব কেন, লোভ লালো সাহতো না মনেতে, নবী না এলে এই ধরাতে কোন সৃষ্টি তুমি নাহি দেখিতে, নবী না এলে ফুলেতে যে হতো না সুগন্ধ, বিচার হতো না ভালো আর মন্দ, ফুলেতে যে হতো না সুগন্ধ, বিচার হতো না ভালো আর মন্দ, পাহাড় সাগর ঝরনা পানি, পাহাড় সাগর ঝরনা পানি, মধুর কি স্বাদ কবু না জানিতে, নবী না এলে এই ধরাতে কোন সৃষ্টি তুমি নাহি দেখিতে, নবী না এলে দিনের রাহে কেউ শহীদ হতো না, তোয়াফ করতে আর কাবায় যেত না, দিনের রাহে কেউ শহীদ হতো না, তোয়াফ করতে আর কাবায় যেত না, নামাজ রোজা করতো না কেউ, নামাজ রোজা করতো না কেউ, ইমান বলে কিছুই কি মানিতে, নবী না এলে এই ধরাতে কোন সৃষ্টি তুমি নাহি দেখিতে, নবী না এলে সৃষ্টি যাহার তরে এ ভুবনে, সেই নবীর দামান ছাড়ি কেমনে, সৃষ্টি যাহার তরে এ ভুবনে, সেই নবীর দামান ছাড়ি কেমনে, এমনি মেহবুব তারি পথে, এমনি মেহবুব তারি পথে, চলতে চাই যে এই জীবনেতে, নবী না এলে এই ধরাতে কোন সৃষ্টি তুমি নাহি দেখিতে, নবী না এলে এই ধরাতে কোন সৃষ্টি তুমি নাহি দেখিতে, জন্ম না হত মৃত্যুও নয়, জন্ম না হত মৃত্যুও নয়, 18,000 মখলুক না পেতে, নবী না এলে এই ধরাতে কোন সৃষ্টি তুমি নাহি দেখিতে, নবী না এলে।